بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي يا أيها المزمل هي بصرا بريتو قم الليل إلا قليلا راتري جاغرون كرو كيچو انشو بتيتو نصفه أو انقص منه قليلا অর্ধ রাত্রি কিংবা তদপেক্ষা অল্প أوزد عليه ورتل القرآن ترتيلا অথবা তদপেক্ষা বেশি আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্ট ভাবে إنا سنلقي عليك قولا ثقيلا আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বাণী إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا অবশ্য দলনে রাত্রিকালের উত্থান প্রবলতর এবং বাকুস্ফুরণে সঠিক إن لك في النهار سبحا طويلا দিবাভাগে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা واذكر اسم ربك وتبتل إليه تبتيلا সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাহাতে মগ্ন হও রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোনো ইলাহ নাই অতএব তাঁকেই গ্রহণ করো কর্মবিধায়ক রূপে واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا লোকে যাহা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে উহাদেরকে পরিহার করিয়া চলো وذرني والمكذبين اولي النعمه ومهلهم قليلا ছাড়িয়া দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী সত্য অস্বীকারকারীদেরকে আর কিছু কালের জন্য উহাদেরকে অবকাশ দাও ইন্ন লাদাইনা আনকালা ওয়া জাহিমা আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্বলিত অগ্নি ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা আর আছে এমন খাদ্য যাহা গলায় আটকাইয়া যায় এবং মর্মন্তুদ শাস্তি يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বতসমূহ বহমান বালুকা রাশিতে পরিণত হইবে إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا আমি তোমাদের নিকট পাঠাইয়াছি এক রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ যেমন রাসূল পাঠাইয়াছিলাম ফিরাউনের নিকট فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا كنت فرعون شي رسول كي أمانو كوريا چلو فالي عمتها كي كوتين شست ديا چلام فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا أطيب جدي تمرا كفري كارو تبه كي كوريا عطرقا كوري بشي دين যে দিনটি কিশোরকে পরিণত করিবে বৃদ্ধে যেই দিন আকাশ হইবে বিদীর্ণ তাহার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হইবে فمن شاء اتخذ الى ربه سبيلا নিশ্চয়ই ইহা এক উপদেশ অতএব যে চায় সে তাহার প্রতিপালকের পথ অবলম্বন করু ইন্ন রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'াক وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن